الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا أشكر আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আলোচনা করব, তা হচ্ছে আমরা কার পথে চলব। যার পথে চলব তিনি কে? আল্লাহ। আর যিনি এই পথ নিয়ে এসেছেন তিনি কে? যার পথ কিয়ামত পর্যন্ত চলবে তার পথ কোনটি? এই পথ ছাড়া অন্য কোন পথে চলা যেভাবে লোকজন মনে করে ওয়াজিব তা ঠিক না, সে বিষয়ে কিছুটা আলোকপাত। সূরে নিসার 59 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আনুগত্য করো তোমাদের শাসকবর্গের অথবা বিদ্যান্ত। কিন্তু তারপরে যদি তোমাদের কোন বিষয়ে মতবিরোধ দেখা দেয় তাহলে সেই বিষয়কে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরিয়ে দিবে। যদি তোমরা আল্লাহ আর আখিরাতের দিনের উপর ঈমান রেখে থাকো, এটা হচ্ছে তোমাদের জন্য অধিক ভালো আর পরিণামে শ্রেষ্ঠতর। অনেকে মনে করেন যেভাবে বিশ্বে পরিচিত রয়েছে মাযহাব মানে ওয়াজিব, আবার তারা বলেন মাযহাব হচ্ছে চারটি, এই চার মাযহাবের মধ্যে এক মাযহাব মানে ফরজ বা ওয়াজিব, যদি কেউ না মানে তাহলে সে হচ্ছে ফাসিক। আমি সে বিষয়ে আপনাদের সামনে পেশ করব আলোচনা, আপনারা নিজেরাই তাদের এই কথার মর্মার্থ আর তাদের কথা সঠিক কি অঠিক আপনারা নিজেরাই বুঝতে পারবেন আশা করি ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর কথা মানার জন্য, আর মানব রসুলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কথা মানব কিরকম? আল্লাহ তো আমাদের কাছে নেই, আছে কি? আল্লাহর কালাম। তাই আল্লাহর কথা মানা মানে আল্লাহর কালামকে মানা, রসুলকে মানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুল যখন ছিলেন সাহাবে কারাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছেন, নবীর সংস্পর্শে ছিলেন, তারা সরাসরি রসুলের কাছ থেকে দীন শিখেছেন। বর্তমানে আমরা তো রসুলকে দেখছি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আমাদের কাছে আছে নবীর সুন্নাহ, নবীর সহিহ আহাদিস, সত্য না মিথ্যা, এমন তো কোন ব্যতিক্রম নেই, মতবিরোধ নেই। তাহলে নির্দ্বিধায় আমরা যে জিনিস মানব তা হল এক নম্বর আল্লাহর কালাম, আর দুই নম্বর হচ্ছে নবীর সুন্নাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে আতিউ আনুগত্য করার কথা, এই যে ক্রিয়া আল্লাহর সাথে এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি উল্লেখ করেছেন, এই ক্রিয়াটি আনুগত্য করবে আল্লাহর, আল্লাহর কালাম মেনে সরাসরি, আল্লাহর কালাম এসে গেলে আর কারো কথা চলে না। এমনি ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, তার কথা চলে আসলে আর কারো কথা চলে না। এজন্য এই জায়গায় আতিউ ক্রিয়াটি আবার সুন্নত করা হয়েছে। আমরা নির্দ্বিধায় যাদের কথা মানব তারা হচ্ছেন প্রথম নম্বর রব্বুল আলামিন, আর রব্বুল আলামিনের কালাম। দুই নম্বর আল্লাহর নির্দেশ ক্রমে আমাদের নবী, শেষ নবী সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এই আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা শাসক করব তাদের। আর আরেক ব্যাখ্যায় এই অংশে উলামাদের, উলিল আমরি মিন, শাসক বর্গের আনুগত্য হবে সরাসরি না। এজন্য এখানে আতিউ ক্রিয়া, ক্রিয়ার উল্লেখ হয়নি, কারণ এদের আনুগত্য হবে আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নিমিত্তে। সরাসরি তাদের আনুগত্য করা যাবে না। যদি তাদের নির্দেশ হয় কোরআন এবং সুন্নার পক্ষে তাহলে মানতে হবে, যদি নির্দেশ হয় কোরআন সুন্নার বিরোধী তাহলে মানতে হবে না, মানা জায়েজ না। স্পষ্ট কিনা? যদি আপনার প্রধানমন্ত্রী, আপনার প্রেসিডেন্ট, আপনার প্রশাসক, আপনার কোন ব্যক্তিত্ব, কোন আলেম, কোন বড় মৌলানা, বড় শেখ এমন নির্দেশ দেন যে নির্দেশ আল্লাহর কালাম কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে সাংঘর্ষিক, এই অবস্থায় আমরা তাদের এই নির্দেশ, আমি এই তাদের তার এই নির্দেশ পালন করব না। এজন্য এখানে আতিউ শব্দের উল্লেখ হয়নি। এমনি ভাবে মুসনাদে ইমাম আহমদ এসছে সহিহ রিওয়ায়াত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সস্তার অবাধ্যে সৃষ্টির আনুগত্য চলে না। সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি হক যাদের আল্লাহ আর আল্লাহ রসুলের পরে, তারা হচ্ছেন আমাদের মা বাবা। তারা কারা? মা বাবা, যে মা বাবার মাধ্যমে আমরা দুনিয়াকে এসেছি, তাদের হক বেশি। তাদের কথা রব্বুল আলামিন বারবার বলেছেন, তাদের আনুগত্য করো, তাদের কথা মানো, তাদের সাথে সদ্ব্যবহার করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربيان صغيرا. ما شاء الله أي مسلم لا تجد باشوف جليل فوريدا مسلمنا ما شاء الله رب الإنسان وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا. আল্লাহর কালাম, কার কালাম এটা? আল্লাহর কালাম। ভালো করে বুঝে যদি পড়া যায় তাহলে এর মধ্যে যে মজা আছে এই মজা পৃথিবীর আর কোন কালামে নেই। আল্লাহর কালামে যে কালাম আছে, যে মজা আছে, যে স্বাদ আছে, কেউ যদি কালামুল্লাহ পড়ে আর বুঝে তাহলে এই স্বাদের বিবরণ সে পেশ করতে পারবে। আল্লাহর কালাম, আল্লাহ আকবার। এই জন্য আমরা দেখি কালামুল্লাহ যত যত পড়ি তত তার টেস্ট বাড়ে, যত শুনি টেস্ট বাড়ে। সুরে ফাতিহা সব সময় পড়ি কিন্তু টেস্টে তার স্বাদে ব্যতিক্রম হয় না। সবাই পড়ি কিনা সুরে ফাতিহা? এখন যদি আমি আপনাদের সামনে সুরে ফাতিহা পড়ি আপনারা সবাই শুনবেন, আপনাদের থেকে কেউ যদি দাঁড়ায় একজন যদি পড়ে আমরা সবাই শুনবো। কখনো বললাম না এটা তো সবসময় পড়া হয়ে গেল, এটা বাদ দিয়ে কে বলেছি? এটা হচ্ছে আল্লাহর কালাম, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কালামের সাথে অন্য কোন কালামের, অন্য কোন বাণীর, অন্য কোন গ্রন্থের তুলনা হয় না। রব্বুল আলামিন যেভাবে তুলনা হয় ওইভাবে তার কালামও তুলনা হয়। ওয়াকাদা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়া। তোমার রব নির্দেশ দিচ্ছেন তুমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইন ইহসান, আর মা বাবার সাথে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা, যদি তাদের দুজন কিংবা একজন বার্ধক্যে উপনীত হন, বৃদ্ধ হয়ে গেছেন তোমার কাছে, তাহলে এই অবস্থায় বড় হয়ে গেছেন, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সামনে উফ শব্দ বলবে না, অর্থাৎ এমন কথা বলবে না যাতে তারা কষ্ট পায়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা একটু খেয়াল করি মা বাবার সাথে কত ব্যবহার করবেন। ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। অকুল্লাহুমা কাওলান করিমান, নরম ভাষায় তাদের সাথে কথা বলবো। আল্লাহ নির্দেশ নরম ভাষায় কথা বলবো কিন্তু কি করি আমরা? আল্লাহ তুমি আমাদের পিছনে সব গুনাহ কথা মাফ করো। ওয়াহফিদ লাহুমা জানাহাত যুল্লি মিনার রহমা, রহমতের ডানা তাদের সামনে বিছিয়ে দিবে, দয়ার ডানা বিছিয়ে দিবে। তোমার থেকে জন্য সবসময় তারা দোয়া দয়াই পাবে, আর তুমি দোয়া করবে তাদের জন্য রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব তাদের উপর তুমি এরকম রহম করো যেভাবে তারা আমাকে শৈশবকালে আমার লালন পালন করতে গিয়ে দয়া করেছেন। এবারে আমি যদি ওই চ্যাপ্টারে চলে যাই তো অনেক লম্বা হয়ে যাবে। এখানে উদ্দেশ্য আমার দেখানো মা বাবার আনুগত্য করার জন্য রব্বুল আলামিন কিরকম নির্দেশ দিয়েছেন, বারবার বলেছেন ওয়াসাইয়্যিনা ইনসানা বিওয়ালিদাইহি, মানুষকে আমি নির্দেশ দিলাম সে যেন মানুষ যেন তার মা বাবার সাথে সদ্ব্যবহার করে। এই মা বাবা যদি আপনার আম্মা আব্বা কোরআন সুন্নার বিরোধী কোন কথা বলেন তাহলে আম্মা আব্বার কথা মানতে পারবেন না, জায়েজ না। মা বাপ বললেও মানবেন না, মানতে পারবেন? যদি আপনার আম্মা বলে প্রত্যেকদিন নমাজ পড়িস করবি কি বলেন, মানবেন? প্রতিদিন হালাল কামাই করিস, এতদিন করলি কিছুই করতে পারলি না, এখন একটু লাগিয়ে দিই মুন্ডরা কি করবে, একটু সুদি লেনদেন কর তো রাতারাতি ধনী হয়ে যাবে, মানতে পারবেন? লা তাআত লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, সস্তার অবাধ্যে সৃষ্টির আনুগত্য চলে না। তাহলে যদি মা বাবার কথা মানা না যায় আল্লাহর নির্দেশ বিরোধী হলে তাহলে কোন আলেমের কথা মানা যাবে? কোন বিদ্বানের কথা মানা যাবে? কোন শাসকের কথা মানা যাবে? প্রধানমন্ত্রীর কথা মানা যাবে? রাজার কথা মানা যাবে? বাদশার কথা মানা যাবে? কোন রকমের ডিসিএসপির কথা মানা যাবে না, রব্বুল আলামিনের আগে, রব্বুল আলামিনের নির্দেশের আগে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের আগে আর কারো কথা চলে না। আল্লাহর নির্দেশ পেয়েছি শিরোধার্য, নবীর নির্দেশ পেয়েছি শিরোধার্য, তৎক্ষণাৎ পালন করবো, আর অমুক আর তমুকের কথা সব শুনে যাব। আল্লাহ বলেন আলেমদের কথা মানবে, আলেমদের কথা মানার নির্দেশ আছে, কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী হলে মানবে না। এবারে তবু মানুষ বলে আলেমদের মধ্যে এত মত বিরোধ, অমুক আলিম অমুক মুফাসসির এরকম বলল, অমুক প্রফেসর এরকম বলল, অমুক সাহেব এরকম বললেন, কার কথা মানব, তাই না? আল্লাহ তার ডিসিশন তার ফয়সাল কি করেছেন সুন্দরভাবে আল্লাহ বলেছেন, فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ যদি কোন বিষয়ে মতবিরোধ করো তাহলে সে বিষয়টিকে আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে দিবে। তার মানে তুমি এ বিষয়ের সিদ্ধান্ত কার কাছ থেকে নিবে? আল্লাহর কাছ থেকে আর নবীর সুন্নাহ থেকে। মতবিরোধ হবে কিন্তু তার মীমাংসা করতে গিয়ে নিতে হবে কোরআন আর সুন্নাহ থেকে, এটা হচ্ছে আল্লাহর ফরমান। আচ্ছা আরেকটা ফরমান শুনবেন, এখানে আমি চারটি আয়াত আজকে পেশ করলাম, পেশ করবো আপনাদের কাছে, এই একটা আরেকটা শুনেন। সূরা নূরের 63 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন فليحذر الذين يخالفون عن امره ان تصيبهم فتنه او يصيبهم عذاب اليم, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশের বিরোধিতা করে তাদেরকে ভয় করা উচিত যে হয়তো তাদেরকে ফিতনা পেয়ে যেতে পারে কিংবা তাদেরকে বেদনাদায়ক শাস্তি পেয়ে যেতে পারে। অর্থাৎ নবীর নির্দেশ বিরোধী কিছু করলে যারা করবে, নবীর নির্দেশ পেল তবু বলে না অমুক ইমাম বলেছেন, বলে কিনা আমাদের দেশে অমুক আলিম বলেছেন, অথচ হাদিস স্পষ্ট, তবু বলে না মানা যায় না যেহেতু অমুক আলিম বলেছেন। আবার বলে তুমি বেশি বুঝো না অমুক এত বড় অমলগ্রসী বক্তা, এত বড় মুফাসসির কোরআন, কোরআনে করিমের ভাষ্যকার, হাদিস বিশারদ, তার কথা বেশ গ্রহণযোগ্য না তোমার কথা বেশ গ্রহণযোগ্য? আমরা বললাম আমাদের কথা বেশ গ্রহণযোগ্য না, কার কথা গ্রহণযোগ্য? আল্লাহর কথা গ্রহণযোগ্য। আর কার কথা গ্রহণযোগ্য? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ বিরোধিতা করলে তোমার ভয় করা উচিত, আন তুসিবাহুম ফিতনা, তুমি ফিতনায় পড়ে যেতে পারো। আর ফিতনা বলতে শিরক, আর না হয় আল্লাহর নাফরমানি, আল-ফিতনাতু আকবার মিনাল কতল, আল-ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, লড়াই থেকে হত্যাকাণ্ড থেকে আরো মারাত্মক হচ্ছে ফিতনা, ওই ফিতনা মানে কি? শিরক। তাই শিরক যদি তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ বিরুদ্ধে করো তাহলে তুমি ফিতনা পড়ে যেতে পারো, অর্থাৎ শিরকে লিপ্ত হয়ে যেতে পারো। এই জন্যই দেখা যায় যারা সুন্নত ছাড়ে তারা হয়তো শিরকে পড়ে আর না হয় বেদাতে পড়ে। এই জিনিসটা আপনারা যারা নতুন ভাই এসছেন অথবা পুরাতন আমরা সবাই খেয়াল করি, আগে হয়তো অনেক শিরিক করেছি জানতাম না, এখন জেনেছি তওবা করব আর শিরিক করব না। আপনারা এই কথা জানেন? যদি আমি বর্তমানে জানি আগে জানতাম না এটা শিরক, বর্তমানে জানলাম আমি এখন শিরক পরিত্যাগ করব, জানলাম এটা বিদআত, আগে জানতাম না এখন জানলাম বিদআত পরিত্যাগ করব, কারণ যে পথে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথেই আমাকে থাকতে হবে। আল্লাহ বলছেন আউ ইউসিবাহুম আযাবুন আলীম, কিংবা বেদনাদায়ক শাস্তি পেয়ে যাবে হয়তো দুনিয়াতে আর না আখেরাতে, যদি এখানে না পায় তাহলে আখেরাত। সূরা নিসা 65 নম্বর আয়াত, ফালা রাব্বিকা লা আর তমুক এক গ্রুপ, কত গ্রুপ বাংলাদেশে, অমুক পীর আর তমুক পীর, কত পীর, তারা বলে কেউ আছে হক পীর আর কেউ আছে না হক পীর, তাই না? পীর বলতেই জন্য কিন্তু এটা আপনারা ইনশাআল্লাহ আস্তে আস্তে করে বুঝবেন কিরকম হক আর না হক, এগুলোর সিদ্ধান্ত আমি প্রত্যেকে নিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিব। বলেন তুমি নবীর ফয়সালা থেকে ফয়সালা নাও, নবীর আহাদিস থেকে নাও, সহিহ আহাদিস থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সিদ্ধান্ত গ্রহণ করো। আগে মতবিরোধ ছিল এই বিষয়ে, এবারে তোমার সামনে স্পষ্ট হয়ে গেছে সহিহ হাদিস, এইটা তুমি নির্দ্বিধায় নাও। যদি এরকম হয় তাহলে হচ্ছে তুমি মুসলমান মুমিন, আর যদি এরকম না হও তাহলে লা ইউমিনু, ইমানদার হলে না। তাহলে কত করে আমাদের সবাই উত্তর দিন, আল্লাহ কয়জন, রসুল বর্তমানের আমাদের রসুল কয়জন, যে রসুলের বিধান মানি একজন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, রসুল যে নিয়ে যে দিন নিয়ে এসেছেন সে দিন তো একটা, ওটা কোনটা আর ইসলাম? তাহলে দিন এরকম চারটা হয় কেন, বারোটা হয় কেন, অথবা আরো বেশি হয় কেন? বলে চারটা, আবার আরো চারটা বলে না, আবার বলে চার মাযহাব চার ফরজ, এর মধ্যে থেকে একটা তোমাকে মানতে হবে, যদি না মানো তাহলে তুমি হচ্ছ ফাসিক। সবাই বলি নাউযুবিল্লাহ। আমি যদি আপনার আলোচনা শুনে ইমামদের কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা স্পষ্ট হবে, ইমাম সাহেব ভালো ছিল, তারা ওদের মতো ছিলেন না, ওরা বড় বড় বিদ্বান ছিলেন, তাই তারা নিজেদের ত্রুটি মানুষের সামনে পেশ করেছেন, বলেছেন আমরা ত্রুটি মুক্ত না, আমরা যা পেশ করেছি তা যদি সহি হয় তো মানো, সহি না হলে মানো না, তাদের কথা আপনারা শুনবে একটু পরে। আরেকটি আছে সূরা নাহলের ৪৩ নম্বর আয়াত, যে আয়াতটি পড়ে যারা বলেন মাযহাব মানা ফরজ তারা দলিল পেশ করেন, কিন্তু আসলে এটা দলিল হয় না। আল্লাহ বলছেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন, আমি আপনার পূর্বে যেসব রসুল প্রেরণ করেছি সবাই মানুষ মানুষ রসুল ছিলেন, পুরুষ ছিলেন, নূহি ইলাইহিম তাদের কাছে আমি ওহী করেছি, মক্কার মুশরিকরা তারা মানত না যে রাসূল কিরকম মানুষ হয়, তাদের কাছে প্রশ্ন এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলের রাসূল হওয়ার দাবি করছে, সে তো আমাদের মতো খাবার খায়, আমাদের মতো যেভাবে আমরা বাজারে যাই সেভাবে বাজারে যায়, তার মধ্যে সব গুণ হচ্ছে মানুষের, তাহলে যেহেতু সে মানুষ তাহলে সে রসুল হল কিরকম? আল্লাহ তার উত্তরে বলছেন ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম, আপনার পূর্বে যেসব রসুল আমি প্রেরণ করেছি ওরা ছিলেন পুরুষ মানুষ রসুল, আমি তাদের কাছে ওহি প্রেরণ করেছি, যদি তোমাদের সন্দেহ লাগে জিজ্ঞেস করো, ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তাহলে তোমরা আহলে যিকিরকে জিজ্ঞেস করো যদি তোমরা না জানো। তাফসীরে ইবনে কাদির এইমাত্র দিনে আসলাম, আল্লামা হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাদির রাহিমাহুল্লাহ বলেছেন দহ্হাক থেকে, দহ্হাক বলেছেন ইবনে আব্বাস থেকে, ইবনে আব্বাস বলেন আহলে যিকির বলতে এখানে আহলে কিতাব, আহলে যিকির বলতে কি আহলে কিতাব, যদি তোমরা না জানো তাহলে কিতাবীদেরকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করে জানো, আহলে যিকিরকে জিজ্ঞেস করো। অবশ্য যিকির কোরআন এর উপর ব্যবহার হয়েছে ইন্না নাহনু নাযযালনা যিকরা, ও ইন্না লাহু লাহাফিজুন, যেখানে আসল যাদেরকে সম্বন্ধ করা হয়েছে যাদের দিকে তারা হচ্ছেন আহলে কিতাব। হে মুশরিকরা, তোমরা জানো না, যেহেতু তোমরা জানো না তাই জিজ্ঞেস করো আহলে কিতাবদেরকে, কিতাবীদেরকে, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো, কারণ তোমরা হচ্ছ উম্মি, তোমরা আনপড়, তোমরা অনভিজ্ঞ, তোমরা মূর্খ, তোমরা যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো। ফাসআলু আহলে যিকরি ইন কুনতুম লা তাআলামুন, এই আয়াতটি পড়ে যারা বলেন এক মতামত মানা ফরজ তারা এই আয়াতটি দলিল দেন বেশি, কিন্তু এটা কিরকম দলিল হলো একটু খেয়াল করবে। আমি আগে বলেছি আল্লাহ আমাদেরকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, হে ইমানদারগণ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, হে ইমানদারগণ বলে আল্লাহ পাক কি শুধু সাহাবাদেরকে উদ্দেশ্য করেছেন না আমাদের, আমরাও সামিল? আমরা কি বলেন, আমরাও সামিল, আমরা ইমানদার? কিন্তু ওদের দৃষ্টিতে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা বস্তু তিন যুগের জন্য নির্দিষ্ট, এরপরে আর নেই, এরপরে আর নেই, বর্তমানে ইশতেহাদের দরজা বন্ধ হয়ে গেছে, তাই এখন আর আলাদা তুমি ইশতেহাদ করতে পারবে না, ওরা যা বলে গেছেন তাই। তাহলে আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাহলে শুধু এদের জন্যই, সাহাবা তাবেঈন আর তবে তাবেঈনের জন্য এই নির্দেশ, আমাদের জন্য না? আর আমাদের বিশ্বাস সবার জন্য কিয়ামত পর্যন্ত, যত আতিউ যত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবাই যত উম্মত আসবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামত পর্যন্ত সবাইয়ের মধ্যে সামিল। আর ফাইন তানাযাতুম ফি শাইইন, তানাযাতুম কোন বিষয়ে মতবিরোধ, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য এই নির্দেশ। বলা হয় যে শুধু ইমাম আবু হানিফা, শুধু ইমাম শাফি, শুধু ইমাম মালিক, শুধু ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহিম, আপনারা আরো কিছু আলোচনা শুনবেন আরো পরে ইনশাআল্লাহ। সাহাবে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, মুসনাদে ইমাম আহমদ, আব্দুল্লাহ বিন আব্বাসের একটি রওয়ায়াত পেশ হয়েছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম তামাত্তু হজ কে ওয়াজিব মানতেন বা এটা নবীর সুন্নাত হিসেবে মানতেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুম তামাত্তু হজ, আপনারা হজে তামাত্তু যারা পুরাতন এখানে আছে সবাই জানেন, আশা করি। হজ হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে হজ্জে তামাত্তু, আর একটা হজ্জে কিরান, আর আরেকটা হজ্জে ইফরাদ। এই তিনের মধ্যে সর্বোত্তম হচ্ছে হজ্জে তামাত্তু, কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অর্থাৎ প্রথমে উমরা করা, তারপরে হালাল হয়ে যাওয়া, তারপরে নির্ধারিত সময়ে হজ্জের সময় হজের নিয়ত করা, একে বলা হয় হজ্জে তামাত্তু। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু একে ফরজ করে করতেন। তখন তাকে বলা হলো আবু বকর আর উমর রাদিয়াল্লাহু আনহুম এটা মানেন না, তখন তিনি কি বলেছেন, বললেন ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুন মিনাস সামা আকুলু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া উমর, আমার মনে হচ্ছে তোমাদের উপর আকাশ থেকে পাথর বর্ষণ হবে, আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর তোমরা বলছো আবু বকর আর উমর বলছো। কথা বুঝতে পেরেছেন না বুঝেন আপনারা? আমি বলছি কার কথা, আল্লাহ রাসূলের কথা, আর তোমরা বলছো আবু বকর আর উমরের কথা। আবু বকরের কথা বেশ গ্রহণযোগ্য না নবীর কথা বেশ গ্রহণযোগ্য, উমরের কথা বেশ গ্রহণযোগ্য না নবীর কথা বেশ গ্রহণযোগ্য? যদি আবু বকর আর উমরের চেয়ে বেশি গ্রহণযোগ্য হয়ে থাকেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে ইমাম আবু হানিফার কথা থেকে বেশ গ্রহণযোগ্য কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে ইমাম মালিক থেকে বেশ গ্রহণযোগ্য কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে ইমাম শাফি থেকে কি বেশ গ্রহণযোগ্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে ইমাম আহমদ বিন হাম্বল থেকে কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ গ্রহণযোগ্য না? এজন্য আমরা এবারে আলোচনা করব এই তার ইমামের কথা, কিছুটা যেন উপকৃত হয় সবাই মনে নিয়ে যাবেন, সাথে করে আল্লাহ তৌফিক দাও। আমরা জানি অনেকে বলে ইমান আওয়াজ মত বলেন না, এটা ঠিকই আছে যেহেতু ইনি সবার বড়, এই চারজনের মধ্যে বড়, এই জন্য ইমাম আজম বলা যায়, এই চারজনের মধ্যে ইনি বড়, ইনি আগে এসছেন, বড় ভাই আগে আসলে ও যদি ছোট ভাই হয়, আলিম যদি ছোট হয় আর ছোট যে ও বড় আলিম হয়ে গেছে তবুও বড় থাকবে না, যেমন আবদুল্লাহ বড় ভাই, আব্দুল করিম 10 বছরের ছোট, আবদুল্লাহ মদিনা ইউনিভার্সিটির বাড়ি, আর আব্দুল করিম তিনিও মদিনা ইউনিভার্সিটির বাড়ি, কিন্তু এই বিয়ের মধ্যে বেশ বড় আলিম হচ্ছেন আব্দুল করিম, তাই না? ছোট মিয়া বড় আলিম হয়ে গেছে, হবে কিনা না তাতে সন্দেহ আছে? বা কিছুই জানে না ছেলে, যেহেতু অনেক বড় আলিম হয়ে গেছে, সুবহানাল্লাহ, অনেকে মানতে রাজি না, বলে বাপ বাস থেকে কচি কি বড় হয়? আমি বললাম বাস বাস থেকে কচি বড় হয় না, কিন্তু বাস থেকে যদি বাস হয় সেটা বড় হতে পারে। আপনার উত্তর দিন সত্য নাম চাই, বাস থেকে যদি বাস হয় তাহলে সেটা কি হয়? বড় হয়। কচি বড় হওয়ার কথা না, কারণ এটা এর মধ্যে যুগতেই নেই। অতএব বাস থেকে ছেলে বড় হবে না এটা কথা না, তাই এই অর্থে ঠিক আছে ইমাম আজম আবু হানিফা, ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তারা যে বলেন মাযহাব মানাওয়া যে ইমাম আজম যাই বলেছেন তাই মানতে হবে, একটু ভালো করে শুনুন ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি কি বলেছেন। প্রথমে ইমাম আজম বলেছেন তাদের প্রথম উত্তর, ইদা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, সাবিত হাসিয়া ইবনে আদিন আমি নিজে দেখেছি, ইবনে আদিন রিসালা হাসান মুফতিতে উল্লেখ করেছেন, ইমাম আবু হানিফা বলেন হাদিস সহিহ হলে ওইটি আমার মত। আমি এই অধ্যায় পেশ করছি শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহি আলাইহি সিফাত সালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন্নাকা তারাহা মিন কিতাবিল মুকদ্দিমাতি, ভূমিকা থেকে। এই গেল প্রথম উক্তি ইমাম আবু হানিফা, যদি হাদিস সহিহ হয় ওইটি আমার মত। এরপরে আরেকটা কথা শুনুন, তিনি বলেছেন লা ইয়াহিল্লু লি আহাদিন আন ইয়াখুযা বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা আখাযনা, কোন ব্যক্তির জন্য আমাদের কথার উপর চলা জায়েজ না যতক্ষণ পর্যন্ত সে যাবে না আমি এই কথা এই রায় কোথা থেকে দিয়েছি। সুবহানাল্লাহ, কে বলেছেন কথা বুঝছেন? বলছেন কোন ব্যক্তি আমার কথার উপর আমল করবেন আমার রায়ের উপর যতক্ষণ পর্যন্ত সে জানবে না আমি এই রায় কোন থেকে দিয়েছি, কোন কিতাব থেকে দিয়েছি, কোন হাদিস দ্বারা দিলাম, কোরআন থেকে দিয়েছি না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সহিহ সুন্নাহ থেকে দিয়েছি না অন্য কারো কথা থেকে দিয়েছি, ওটা আগে জানবে তারপরে আমল করবে। এইটা এই উক্তিটি ইবনু আব্দুল বার আল ইনতিকাফি ফাযাইল সালাত আইমাতি ফুকাহা কিতাব উল্লেখ করেছেন, ইমাম ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ ইলামুল মুওয়াক্কিন কিতাব উল্লেখ করেছেন, ইবনু আবিদিন বাহরানায়কের হাশিয়া উল্লেখ করেছেন, এরকম আরো অনেক কিতাবের এখানে হাওয়ালা আছে। তিনি বলেছেন আমার কথার উপর আমল করবে না যদি তুমি না জানো আমি কোথেকে ফতোয়া দিয়েছি। বর্তমানে যেসব আলেমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ফতোয়ার উপর চলেন তারা কি জানেন? কয়জনে জানে ইমাম আবু হানিফার দলিলটা? বেশিরভাগ মানুষ তো জানে না। ওরা বলে ওরা তারা কি করে, তাদের কথা হচ্ছে তাকলিদ, অর্থাৎ অন্ধ বিশ্বাস, ইমাম যাই বলবেন তাই মানব, কোরআন আর সুন্নাহ দেখব না, এটাকে বলা হয় তাকলিদ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু এখন দেখা যায় আলহামদুলিল্লাহ কিছু মানুষ একটু জ্ঞান চর্চা করছেন, তারা একটু কোরআন সুন্নাহ দিকে অগ্রসর হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কোরআন সুন্নাহ প্রচার প্রসার আল্লাহ তুমি সর্বত্র ছড়িয়ে দাও, যারা এখনো গোলামী যাদের মধ্যে রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দাও, আর কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দাও। আরেকটা রিওয়ায়াত তার দেখুন, বলছেন হারামুন আলা মান ইয়ারিফ দালিলি আন ইউফতিয়া বিকালামি, যদি কোন ব্যক্তি জানে না আমার দলিল কি, আমি কোন কিতাব থেকে বা কোন হাদিস থেকে দলিল দিয়েছি, এই অবস্থায় তার জন্য ফতোয়া দেওয়া যায় না। হারাম কে বলেছেন? ইমাম আবু হানিফা। তাহলে ইমাম আবু হানিফা আমাদের মতো ছিলেন না, তিনি বড় ছিলেন, তিনি সব ছিলেন, তিনি বলে গেছেন আমার থেকে ভুল হতে পারে, তুমি জানো না দলিল তুমি আমল করো না, তুমি দলিল দেখো আদা হাদিস পেয়ে যাও, এটি হচ্ছে আমার মতো, এরা সহাল হাদিদু আবু আহমদ হাবি হাদিস সহি ওইটি আমার মতো। অন্য রেওয়ায়েতে এসেছে তার কথা, فَإِنَّنَا بَشَرٌ نَقُولُ الْقَوْلَ الْيَوْمَ وَنَرْجِعُ عَنْهُ غَدًا, আমরা হচ্ছি মানুষ, আজকে এক কথা বলি কালকে হয়তো আরেকটা বলতে পারি, আমাদের থেকে ভুল হয়। অন্য রেওয়ায়েতে এসছে وَيْحَكَ يَا يَعْقُوبُ, অর্থাৎ ইমাম আবু ইউসুফ তার সাকিব তার ছাত্র তাকে বলছেন আবু ইয়াকুব ইয়া ইয়াকুব তোমার ঠিক, লা তাকতুব কুল্লা মা তাসমাউ মিন্নি, তুমি আমার থেকে যাই শুনো তাই লিখো না, ফাইন্নি কাদ আরা রায়্যা ইয়াউম আতকুবু গাদান, কারণ কোন কোন সময় আমি এরকম হয় আজকে এক রায় দেই কালকে এটা ছেড়ে দেই। কারণটা কি? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই সময় হাদিস এরকম সংকলন হয়নি, সব হাদিস তার পর্যন্ত পৌঁছায়নি, তাই তিনি যতটুকু পেয়েছেন ওই হিসাবে হাদিস যেটা সহি পেয়েছেন ওই হিসাবে তো নির্দেশ দেওয়া রায় দিতেন, আর যেগুলো পাননি ওইসব ক্ষেত্রে তিনি সিদ্ধান্ত নিতেন কি আসছে অনুমান করে, কিন্তু সাকিবদেরকে বলে দিয়েছেন খবরদার প্রত্যেক রায় তুমি লিখবে না, আজকে একটা লিখি কালকে হয়তো তার বিপরীত বলতে পারে। সুবহানাল্লাহ। আসুন এমনি ভাবে আরেকটি কথা, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইদা কুনতু কাওলান ইউখালিফু কিতাবাল্লাহি তাআলা ওয়া খাবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতরকু কাওলি, যদি আমি এমন কোন কথা বলি যে কথা আল্লাহর কিতাবের বিরোধী হয় কিংবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত বিরোধী হয়, তাহলে তোমরা আমার কথা ছুড়ে ফেলবে, আমার কথার উপর মানে আমার কথার উপর আমল করবে না, আমল করবে আল্লাহর কালামের উপর, আর আমল করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত। তাহলে আমরা বলি ইমাম আবু হানিফা সঠিক বলেছেন না ঠিক? ভালো করে বুঝলেন তো? কারণ ইমাম আবু হানিফা রসুল না, রসুলকে মুহাম্মদ সাল্লাল্লাহু ওহি আসত, যদি নবী করিম সাল্লাল্লাহু ভুলে যেতেন ওহির মাধ্যমে তাকে জানিয়ে দেওয়া হতো, আর ইমাম আবু হানিফা এরকম রসুল না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল সুবহানাহু ওয়া তাআলা, তিনি ইমাম আবু হানিফা আমাদের একজন নেতা, তিনি মানুষকে হকের পথে দাওয়া দিয়ে গেছেন, তিনি সওয়াব পাবেন, তিনি এমন মুজতাহিদ ইমাম, তিনি যদি সঠিক বলেন তাহলে দুই সওয়াব পাবেন, আর যদি তার থেকে ভুল হয়ে যায় তবুও রব্বুল আলামিন তাকে এক সওয়াব দান করবেন। এই আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি স্বেচ্ছায় কখনো ভুল করেননি, যে কোনো আলিম থেকে ভুল হতে পারে। আপনারা কিছু নজির ইনশাআল্লাহ পরবর্তীতে দেখতে পাবেন, ইমাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে বলে জানি সব হাদিস জানি না, উমর ইবনে খাত্তাব বলে জানি সব জানি না, উসমান বিন আফফান আলী বিন আবি তালিব সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু নেই সব হাদিস জানতেন না, তাহলে ওরা যদি সব হাদিস না জানেন তাহলে ইমাম আবু হানিফা কিছু হাদিস জানবেন? এজন্য তিনি বলে গেছেন ইযা সহহাল হাদিস ওয়া হুয়া মাযহাবি, হাদিস যদি সহি হয় ওইটি হচ্ছে আমার মত। এরপরে আসি আরেক ইমাম, মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, মালিক মাদহাব আছে না, এই মালিকি মাদহাবের নেতা যিনি আসল তিনি হচ্ছেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন ইন্নামা আনা বাশারুন উখতিউ ওয়া উসি, আমি হচ্ছি মানুষ, আমি সঠিক বলি অঠিক বলি, ফানজুরু ফি রায়ি, অতএব তোমরা আমার সিদ্ধান্ত সম্পর্কে দেখবে গবেষণা করবে দেখবে, فَكُلُّ مَا وَافَقَ الْكِتَابَ وَالسُّنَّةَ فَخُذُوهُ, আমার যে রায় কোরআন আর সুন্নাহর পক্ষে হয় তোমরা তা গ্রহণ করবে, وَكُلُّ مَا لَمْ يُوَافِقِ الْكِتَابَ وَالسُّنَّةَ فَاتْرُكُوهُ, আর যদি তোমরা এরকম পাও আমার রায় কোরআন এবং সুন্নাহর বিরোধী তখন আমার রায় তোমরা পরিত্যাগ করবে। এই কথা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। আরেকটা, তার আরেকটি উক্তি, লাইসা আহাদুন বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ওয়ায়ুখাযু মিন ক্বাওলিহি ওয়ায়ুতরাক ইল্লা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো ব্যক্তি নাই, কোন সত্তা এমন নেই যার কথা সবসময় গ্রহণ করা হবে কিংবা মানা হবে কিংবা ছাড়া হবে। একমাত্র আছেন এক ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনি মানবেন আর যে কথা বলেছেন করবেন না, ওইটা করবেন না, এই কথা একমাত্র কার জন্য? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর কোনো ব্যক্তি এমন নাই যার সব কথা মানতে হয় আর যার সব নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা হচ্ছে আমরা দূরে থাকবো, এরকম কেউ নাই, একমাত্র কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তিনি শেখ আলবানী রহমতুল্লাহ আলাইহি এখানে যেসব কিতাব থেকে তিনি এইসব কথা উল্লেখ করেছেন তা আছে, আমি এগুলো পড়ছিলাম গ্রহণ লম্বা। আরেকটা নজিতে قال ابن وهب سمعت مالكا سئل عن تخليل اصابع الرجلين في الوضوء فقال ليس ذلك على الناس। ابن وهب বলছেন আমি মালিককে শুনলাম তাকে প্রশ্ন করা হলো ওজুর সময় পায়ের আঙ্গুলকে খিলাল করতে হয়, ইমাম মালিককে প্রশ্ন করা হয়েছে ওজুর সময় আমরা উজু করি না, উজু করার সময় পায়ের আঙ্গুল খিলাল করা সুন্নাহ, তো ইমাম মালিককে জিজ্ঞেস করা হলো ওজুর সময় পায়ের আঙ্গুল খিলাল করা কি, তিনি বললেন লাইসা যালিকা আলান নাস, এটা মানুষের জন্য না, তানে এটা এই বিধান নাই, তিনি বলছেন আর এই কথা আমি শুনলাম কিছু বললাম না, পরে যখন লোকজন চলে গেল তখন বললাম। ফকুলতুলাহু ইন্দানা ফি যালিকা সুন্নাহ, এই ক্ষেত্রে আমাদের কাছে একটা সুন্নাহ আছে, অর্থাৎ নবীর হাদিস আছে। তখন তিনি আমাকে বললেন ওয়ামা হিয়া, ওইটা কি? ওই ইবনে ওয়াহাবকে ইমাম মালিক বড় আলেম, ইবনে ওয়াহাব হয়তো তার সাকিব কথা বলছেন, যে কারণ ওখান দিয়ে যেহেতু ছিলেন মালিক বলছে আমি জানি না, আর তিনি বলে দিয়েছেন না এটা সুন্নত না, ইমাম মালিক বলেছেন রাইসা দালিকা আলান নাস, মানুষের কর্তব্য না। ইবনে ওয়াহাব বলেন লোকজন যখন চলে গেলেন তখন আমি জিজ্ঞেস করলাম, আমি বললাম এটা হচ্ছে একটা আদব, উস্তাদ বক্তব্য রাখছেন এখানে একটা ভুল হয়ে গেছে, আপনি মানুষের সামনে সরাসরি এরকম বলবেন না, আরামসে ইফাদের সাথে বলতে হবে, প্রধানদের সাথে বলে এটা আদব, অনেক আছে বেআদব কিছু বুঝে না, আল্লাহ এদেরকে হেরাত দান, আপনারা যদি জানতে পারেন এসব বেআদব তাহলে এদের থেকে দূরে থাকবেন, কারণ বেআদবের সাথে চলতে চলতে আপনিও বেআদব হবেন। যখন লোকজন চলে গেল আমি বললাম আমাদের কাছে এ ব্যাপারে একটা সুন্নত আছে, তিনি বললেন কি, তখন আমি বললাম উল্ট কারণ হাদিস সনদ সূত্রে জানা যায়, বললাম হাদ্দাতানা আল লাইস ইবনু সাদ ওয়া ইবনু লুহাইয়া ওয়া আমর ইবনু আল হারিস আন ইয়াজিদ ইবনু আমির আল মুআফিরি আন আবি আব্দুর রহমান আল হাবারি আন আল মুস্তাওলিদ ইবনু শাদ্দাদ আল কুরাশি قال رأيت رسول الله صلى الله عليه وسلم يترك بخنصره بين ما بين أصابع رجلين. أي والله إتار سنة درا بولتن وي مستوري الدين شداد القرشي بولتن أمي الله رسول صلى الله عليه وسلم كي دهي تي تيني تار قرش تنبول دي دوي پائر انگول المدهي كلال بولتن خنصر خنصر بولتا ايتا خنصر এই আঙ্গুলের মামলা কি কনিষ্ঠাঙ্গুল দিয়ে এরকম করছেন, বুঝছেন তো, বোঝাচ্ছেন মানে খিলাফ করছেন। তখন তিনি বললেন ইন্না হাদাল হাদিস হাসান, এই হাদিসটি হাসান পর্যায়ে, সুবহানাল্লাহ, সাকিরদের কত সাথে সাথে মেনে নিয়েছেন, ওমা সামিতু বিহি কত্তু ইল্লা সা, তিনি বলেন এর পূর্বে আমি আর কখনো শুনিনি, এই হাদিসটি মাত্র শুনলাম, ইমাম মালিক করেছেন রহমাতুল্লাহ। আপনারা কি বলেন এবং মালিক সম্বন্ধে জানতেন? কিন্তু আমাদের কেবল আপনারা কি বলে জানেন সব আমি জানি। খবরদার এরকম হবেন না, আপনি যত বড় আলিম হবেন তত বলবেন আমি জানি না, তাই আপনি এটাই বললেন না, আর যে বলে সব জানি হারা কেবল না। আল্লাহ আমাদেরকে হেরিয়ে দেন, যিনি সব জানেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন, ইন্নাহু বিকুল্লি শাইইন আলিম, তিনি সব জানেন, রব ছাড়া আর কেউ সব জানে না। এক হাদিস জানো আর এমন ধাপ্পা বলা যায় পৃথিবীর মধ্যে একমাত্র বড় আলিম নেই। আল্লাহ তুমি আমাদেরকে হেরিয়ে দেন, এটা ইমান আর মানি করছেন। এইমাত্র এই হাদিস জানলাম, এর পূর্বেরা জানতাম না, এই হাদিস কি হাসান পর্যায়ে বলছেন? ثم سمعته بعد ذلك يسأل فيأمر بتخليل الأصابع, তারপরে আমি দেখেছি তাকে যখনই প্রশ্ন করা হতো তখন তিনি আঙ্গুল খেলার করার নির্দেশ দিলেন। অতএব এই হাদিস দ্বারা আমরা জানলাম আঙ্গুল খেলার করা, আঙ্গুল দিয়ে মানে পায়ের আঙ্গুল খেলার করা কি সুন্নাহ। আর এটা জানলাম ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি প্রথম এই হাদিস জানতেন না, পরে জেনেছেন ইবনু ওহাবের কথা থেকে। আল্লাহ তাকে জেজায় খের দান করুন। ইমাম শেখ হাসিউদ্দিন আল-আলবানী বলছেন মুকদ্দিমাতুল জারহ ওয়া তা'দীল ইবনে আবি হাতিম, ইবনে আবি হাতিমের আল জারহ ওয়া তা'দীল নামক কিতাবের মুকদ্দিমা পৃষ্ঠা 31-32। এইগুলো ইমাম মালিক রহমতুল্লাহ এর কথা। আসুন ইমাম শাফি, ইমাম মুহাম্মদ বিন ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাইহি, হাত থেকে এসব ক্ষেত্রে বলছেন অনেক কথা আছে আর তার যারা অনুসারী তারা তার কথা বেশি পালন করেন। এর মধ্যে থেকে একটা, মা মিন আহাদিন ইল্লা ওয়া তাযহাবু আলাইহি সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তা'যুবু আনহু ফামাহমা কুলতু মিন ক্বাউলিন أو أصلت من أصل فيه عن رسول الله صلى الله عليه وسلم خلاف ما قلت فالقول ما قال رسول الله صلى الله عليه وسلم وهو قولي تني ولن كنو بكتي يمون ناي جه نبي كريم صلى الله عليه وسلم شب سنة جانه هردوش چه اكتر سنة جانه نا অথবা সুন্নত জানত কিন্তু বর্তমানে ভুলে গেছে, অবশ্যই সে অবশ্যই এরকম লোক আছে তিনি বলছেন। অতএব ফামা হামা কুলতু মিন ক্বাউলিন, যদি আমি কোন কথা বলি আও আসফানতু মিন আসলিন, কিংবা কোন মূলনীতি প্রণয়ন করি, মূলনীতি বুঝেন তো, ওই যে গোসলের জখা আছে না, তাহলে বুঝা গেল মূলনীতি ফিকহি যে উসুল ওগুলোর মূল কি কোরআন এবং সুন্নাহ। বলেছেন যদি আমি কোন কথা বলি কিংবা কোন মূলনীতি প্রমাণ করি আর এক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে তার বিপরীত, তাহলে এই অবস্থায় গ্রহণযোগ্য হবে যে কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর ওই কথাই আমার কথা হবে। কথা স্পষ্ট কিনা? ওই মনে যে নিয়ে আসে বলেন না আমরা অমুক কিতাবে পেয়েছি এইটাই হচ্ছে আমাদের মূল মূলনীতি, মূলনীতি কে আমাদের মূলনীতি কোনটা কোরআন আর সুন্নাহ। তুমি মূলনীতি বানাও, তোমার মধ্যে যদি কোন মূলনীতি থাকে এই মূলনীতি কোরআন এবং সুন্নাহর বিরোধী, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন আমার মধ্যে যদি কোন মূলনীতি এমন হয় যে মূলনীতিটি কিংবা আমার কোন রায় যদি এমন হয় যে রায়টি কোরআন এবং সুন্নাহর বিরোধী, তাহলে তোমরা আমার কথা মানবে না, আমার কথা ছেড়ে ছুড়ে ফেলবে, মানবে আল্লাহর কালামের কথা, আল্লাহর কথা আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ নবীর কথা। আবার বলছেন আরো শুনো, যে কথা আল্লাহ বলেছেন যে কথা নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই কথাই আমার কথা, ওই কথাই আমার কথা। তাহলে যারা এখন শাফি মাযহাব মানে অথবা হানফি মাযহাব মানে অথবা মালিকি মাযহাব মানে কিন্তু হাদিস পেলেও তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিহ সুন্নাহর বিরোধী আমল করে, ওরা কিন্তু প্রকৃতপক্ষে হানফি না, প্রকৃতপক্ষে শাফি না, প্রকৃতপক্ষে মালিকি না। আপনারা একমত? কথা বুঝেছেন? যদি আপনি সহি হাদিস মানেন তাহলে আবু হানিফার কথা হচ্ছে এটি আমার মত, তাহলে কার কথা মানলেন? আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, সুলাইমান ইসলাম ইমাম আবু হানিফার কথা মানলেন সহি হাদিস, তাহলে এইটি হচ্ছে ইমাম মালিকের কথা, এর উপর আমল করছেন, আপনি হচ্ছেন মালিকি, আপনি মানলেন শাফির কথা, আপনি হচ্ছেন শাফি, আলহামদুলিল্লাহ। আরো কয়েকটা কথা শুনেন, তাহলে আমি এই বিষয়ে কিছুটা আলোকপাত করব। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি আরেকটা কথা বলেছেন, اجمع المسلمون على ان من استبان له سنه رسول الله صلى الله عليه وسلم لم يحل له ان يدعها لقول احد। মুসলমান গণ এ বিষয়ে একমত, যদি কোন ব্যক্তির সামনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ স্পষ্ট হয়, তাহলে এই অবস্থায় নবীর সুন্নাহ, নবীর হাদিস কোন ব্যক্তির কথায় ছেড়ে দেওয়া তার জন্য জায়েজ না। এক্ষেত্রে সমস্ত উম্মাহ মুত্তাফিক, মুসলমান একমত। আরেকটা কথা বলেছেন, ইদা ওয়াজাদতুম ফি কিতাবি খিলাফা রাসূলিল খিলাফা সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আমার কিতাবে এমন কিছু পাও যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিপরীত, তাহলে তোমরা আকুলু বিসুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তোমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কথা বলবে, ওয়াদাউ মা কুলতু, আর আমি যা বলেছি তা তোমরা পরিত্যাগ করবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ওই যে ইমাম আবু হানিফা বলেছেন ইদা সহ্হাল হাদিস ফাহুয়া মাযহাবি, এটাও তার কথা, ইদা সহ্হাল হাদিস ফাহুয়া মাযহাবি। এই সমর্থবোধক আরো কয়েকটি কথা আছে এখানে, এরপরে আসি ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বেশি হাদিসের হাফেজ, এই চার ইমামের মধ্যে সবচেয়ে বড় হাফেজ, হাফেজের হাদিসকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আল্লাহু আকবার, তিনি বলেছেন لا تقلدني ولا تقلد مالكا ولا الشافعي ولا الاوزاعي ولا الثوري وخذ من حيث اخذوا من اهار تقليد كربنا وياك يقول لهم تقليد مالكي অন্ধন জন অন্ধন জন কারো কথা না হয় খালাস না কোনে বলেছে খালাস আমার উস্তাদ উমু বলেছে যা কারো কথা শুনবেন হ্যাঁ দা তকলিফ কিন্তু রব্বুল আলামিন তৌফিক দিলেন তো তকলিদের ব্যাখ্যা আরো বেশি করে শুনতে পারবেন আপনারা অন্য দর্শে লা তুকাল্লিদনি তোমরা আমার তকলিদ করো না অন্ধানুসরণ করবে না ওয়ালা তুকাল্লিদ মালিকান মালিকের তকলিদ করবে না ওয়ালা শাফি শাফির তকলিদ করবে না আওজাইর তকলিদ করবে না ফাওরিদ তকলিদ করবে না বরং খুদ মিন হাইযু আখাযু তারা যেখান থেকে হাদিস গ্রহণ করেছে দলিল গ্রহণ করেছে ওখান থেকে তুমি গ্রহণ করো। এটা হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ কথা। অন্য ফর্মে এসছে অন্য রেওয়ায়েতে লা তুকাল্লিদ দীনাকা আহাদান মিন হাউলা মা জাআ আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি ফাকুল বিহি ثم التابعين بعد الرجل فيه مخير বলেছেন তুমি দিনের ক্ষেত্রে এইসব ওলামাদের মধ্যে থেকে কারো তকলিদ করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাহাবাগণ থেকে যা এসেছে তার উপর তুমি আমল করবে, তাবিঈনদের দৌড় চলে আসছে, জমানা চলে আসছে, এই বিষয়ে মানুষ তার ইচ্ছাধীন, এদের কথা মানতেও পারে না, সুবহানাল্লাহ, সাহাবাদের কথা মানতে হবে, এটা আমরা বলছি। তবুও যদি সাহাবাদের মধ্যে মতভেদ হয় তাহলে আরেকটি কথা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম, যদি কোন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ফিরিয়ে দেয় তাহলে সে ধ্বংসের কিনারায় পড়ে গেছে, ধ্বংসের কিনারা বুঝলেন, হালাকা মানে ধ্বংস, সেভা মানে কিনারা, ইবনুল জৌজি উল্লেখ করেছেন এটা। এই হচ্ছে আইমায়ে কেরামদের কথা, এর দ্বারা কি বোঝা গেল, নির্ধারিত মাযহাব মানা ওয়াজিব হচ্ছে, আপনারা নিজেরা বলুন না মধব হবে একটা যে মধব দিয়ে এসছেন কে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমার ভাইরা আমি আপনাদেরকে বলবো যারা আমার এই আলোচনা শুনবেন সবাইকে বলছি কোরআন এবং সুন্নাহর পথে আমরা সবাই আসি অন্য কারো কথায় যেন না চলি। যে পথে ছিলেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথে যেন আমরা চলি। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত নবী আলামী নবী قل يا ايها الناس اني رسول الله اليكم جميعا الذي له ملك السماوات والارض لا اله الا هو يحيي ويميت فامنوا بالله ورسوله النبي الامي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون আপনি বলুন হে দর্শক আমি তোমাদের সকলের কাছে আল্লাহর রাসূল হয়ে এসেছি। এই যে রাসূল শুধু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আরবের নবী না শুধু মক্কার নবী না শুধু মদিনার নবী না এই নবী সারা বিশ্বের নবী এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের নবী এই নবী পাকিস্তানের নবী এই নবী ইন্ডিয়ার নবী এই নবী মিশরের নবী এই নবী আমেরিকার নবী এই নবী সারা বিশ্বের নবী। বিশ্বাস হচ্ছে আপনাদের? তাহলে মক্কায় যে নবী ওই নবী বাংলাদেশের নবী মক্কায় যেরকম ইবাদত করবো নবীর তরিকায় বাংলাদেশে গেলেও ওইরকম নবীর তরিকায় ইবাদত করবো যেভাবে নবীর তরিকায় ইবাদত করি বাংলাদেশে কিনে ওইরকম নবীর তরিকায় ইবাদত করবো। কারণ আমাদের নবী সারা বিশ্বের নবী তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে হক মানার তৌফিক দাও হক জানার তৌফিক দাও হক মানার তৌফিক দাও আমাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ দূর করে দাও আসবিয়ত দূর করে দাও অহমিকা দূর করে দাও আমাদের অন্তরকে পাক করো পরিষ্কার করো আল্লাহ আমাদের মা বাবাকে আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাকে মাফ করো সারা দুনিয়ার মুসলমানদেরকে মাফ করো কোরআন সুন্নার অনুসারীদেরকে আল্লাহ তুমি সাহায্য করো সর্বত্র কোরআন এবং সুন্নার প্রচার প্রসার প্রসার ঘটাবার জন্য আমাদেরকে তৌফিক দান আল্লাহ দুনিয়া আখেরাতের কল্যাণ দান আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়া আখেরাতের কল্যাণ দান জাহান্নাম থেকে নাজাত দাও কোরআন আযাব থেকে নাজাত দাও আল্লাহ তুমি শহর গায়ে বেশ করে হালাল কামাই করার তৌফিক দাও আমাদের কামাইয়ের মধ্যে বরকত দাও আমাদের জানমালের বরকত দাও আল্লাহ আমাদেরকে নেক বানাও আমাদের সন্তানদেরকে নেক বানাও রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিলমুত্তাকিনা ইমামা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউর আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداء الدين اللهم انصر الاسلام والمسلمين اللهم انصر المسلمين المظلومين في كل مكان يا ذا الجلال والاكرام اللهم دمر اعداء الدين اللهم مزق جمعهم اللهم شتت شملهم اللهم خذهم اخذ عزيز مقتدر اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والنيه اللهم اصلح لنا ديننا الذي هو عصمه امورنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا اخرتنا التي اليها معادنا واجعل الحياه زياده لنا في كل خير والموت راحه لنا من كل شر ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى اله وصحبه اجمعين.